আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে। প্রিয় শ্রোতা, শুনছিলাম আহ্বান শিল্পী গোষ্ঠীর আয়োজনে গানে গানে রমজান। অ্যালবামে কণ্ঠ দিয়েছেন এইচ এম সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান বাশির, কাউসার মাহমুদ, মনিরুজ্জামান, ওসামা বিন শাহমা, প্রিন্স মাহমুদ, নোমান মাহমুদি, ফেরদাউস আল আজাদ, দিদার আল হাসান ও শোয়াইব রহমান। ধারাভাষ্যে ছিলাম আমি ইব্রাহিম কুব্বাদি। অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছে সুরমেলা, পুরানা পল্টন, ঢাকা। ফোন 01711446282, 01815260469। আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান। সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমাদের এই আহ্বান, সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমাদের এই আহ্বান। আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান। সত্যের পথে আহ্বান, মুক্তির পথে আহ্বান, সত্যের পথে আহ্বান, মুক্তির পথে আহ্বান। সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাসে আমাদের এই আহ্বান, সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাসে আমাদের এই আহ্বান, সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাসে আমাদের এই আহ্বান, সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাসে আমাদের এই আহ্বান। আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নবতানে আহ্বান।